গিয়েছো চলে এ দুনিয়ার মায়া কাটিয়ে, এ দুনিয়ার মায়া কাটিয়ে এই সংসারের মায়া কাটিয়ে। ওগো বন্ধু সংসারের মায়া কাটিয়ে, সংসারের মায়া কাটিয়ে। বন্ধু সংসারের মায়া কাটিয়ে, কাঁদে তোমার দাসী, হিন্দু মুসলিম সবাই কাঁদে, কাঁদে বঙ্গবাসী। ভারত মায়ের গৌরব তুমি, ভারত মায়ের গৌরব তুমি, লোকগীতি গানেতে সংসারের মায়া কাটিয়ে, সংসারের মায়া কাটিয়ে। কোন জানাই তুমি গিয়েছো চলে, এ দুনিয়ার মায়া কাটিয়ে, এ দুনিয়ার মায়া কাটিয়ে, সংসারের মায়া কাটিয়ে। ওগো বন্ধু সংসারের মায়া কাটিয়ে। সবাই জানে নামটি তোমার গোস্ত গোপাল দাস, ডিসেম্বরের চার তারিখে হলো স্বর্গবাস। সবাই জানে নামটি তোমার গোস্ত গোপাল দাস, ডিসেম্বরের চার তারিখে হলো স্বর্গবাস। 1906 86 সালে বৃহস্পতিবার ভোরে জগৎ ছেড়ে বন্ধু তুমি গেলে পরপারে। 1986 সালের বৃহস্পতিবার ভোরে জগৎ ছেড়ে বন্ধু তুমি গেলে পরপারে। গানের মাঝেই থাকবে বেঁচে, গানের মাঝেই থাকবে বেঁচে, হয়ে অমর শিল্পী জগতে দুনিয়ার মায়া কাটিয়ে, সংসারের মায়া কাটিয়ে। সংসারের মায়া